السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসলিয়ানে আজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং অফাতের মাহিনা হিসেবে বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হয়ে থাকে। আমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেছিলাম। গত জুমাতে আলোচনা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য মানবতার উত্তম আদর্শ। ইতিহাস থেকে সংক্ষিপ্ত আকারে হলে আমরা প্রমাণ করেছিলাম, তিনি রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আদর্শ। তিনি শিশুর আদর্শ, রাখালের আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, একজন মজলুম নেতার আদর্শ এবং রাষ্ট্রনায়ক আদর্শ, যুদ্ধের কমান্ডারের আদর্শ, তিনি বিজয়ীর আদর্শ, তিনি স্বামীর আদর্শ, নানা এবং দাদার আদর্শ। অর্থাৎ সমাজে যত প্রকারের মানুষ থাকতে পারে, হতে পারে, সব প্রকারের মানুষের জন্য তিনি সবসময়ের জন্য আদর্শ। এরই একটা অংশ নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আদর্শ। এ বিষয়টা এই জন্য আলোচনা আলাদা করতে হচ্ছে, বর্তমান সমাজে কিছু কথা এমনভাবে বলা হয় যাতে মনে হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অনৈতিক কাজ করেছেন। কারণ তাদের আলোচ্য বিষয় দেখলে মনে হয়, আলোচ্য বিষয় থাকে ইসলাম কি তরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আখলাকিয়াতের মাধ্যমে। যখন নাকি বলা হয় তখন দুইটা জিনিস বিপরীত হয়। তাহলে আখলাকিয়াত বা সচ্চরিত্র এগুলো একদিকে, আর হলো তলোয়ার আর একদিকে। তাহলে তলোয়ারটা আখলাকিয়াতের পরিপন্থী বিষয়। তাহলে নবী যদি তলোয়ার ব্যবহার করে থাকেন তাহলে সেটা আখলাকের পরিপন্থী কাজ করেছেন, নইলে এরকম শিরোনাম দিয়ে সিরাতুন নবীর মাহফিল হচ্ছে। ইসলাম কি তরবারের মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি সৎ চরিত্রের মাধ্যমে, নাকি বলার মানে হচ্ছে ওটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। আমি যদি বলি এই সংখ্যাটা জোর না বেজোর, জোর হলে বেজোর হবে না, বেজোর হলে জোর হবে না, তাহলে এরকম যদি বলা হয়, ইসলাম কি তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আদর্শের চরিত্রের মাধ্যমে, তাহলে নাকি বলার মানে দুইটা বিপরীত জিনিস। এখন যদি আমি প্রমাণ করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ব্যবহার করেছেন, তাহলে তো তাদের ধারণা মতে এটা অসৎ চরিত্রের কাজ হয়েছে। এই জন্য বিষয়টাকে আলাদা করে বয়ান করার প্রয়োজন দেখা দিচ্ছে। আমি প্রথমে আল্লাহর নবীরা, খালি আমাদের নবী না, সব নবীরাই যুদ্ধ করেছেন সেটা প্রমাণ করব। এরপরে এর একটা ভূমিকা থাকবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যার লড়াই লাগিয়ে রেখেছেন। কোরআনে বলা আছে, ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সালাওয়াতু ওয়াবিয়াউন ওয়াসাওয়ামিউ ওয়াবিয়াউন ওয়াসালাওয়াত ওয়ামাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। এখানে পরিষ্কার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দিয়ে আর একদল মানুষকে প্রতিহত করবেন, তার মানে সত্য এবং মিথ্যার লড়াই চলতে থাকবে। এটা আছে সূরায়ে বনি ইসরাইলের 18 নম্বর আয়াত। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আছে, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমি সত্যকে দিয়ে মিথ্যাকে ধ্বংস করে দিব, আক্রমণ করব। আবার সূরা সূরার 24 নম্বর আয়াত, ওয়ায়ামহুল্লাহুল বাতিল ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে বাতিলকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি, এবং সত্যকে সুপ্রতিষ্ঠিত করেন, বাতিলকে ধ্বংস করেন, সত্যকে প্রতিষ্ঠিত করেন। সূরা সূরা এর 24 নম্বর আয়াত। সূরা বনি ইসরাঈল আর এক নম্বর 18 নম্বর আয়াত, অকুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। বলো, জা আল হক, হক এসেছে, ওয়া যাহাক আল বাতিল, বাতিল মিটে গেছে, ইন্নাল বাতিল কানা যাহুকা, বাতিল ধ্বংস হওয়ার বস্তুই বটে। বোঝা গেল হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুটো জিনিস সবসময় সাংঘর্ষিক, এবং এই সংঘর্ষ চলেছে শুরু থেকে। সত্য আগমন করেছে আদম আলাইহিস সালামের সূরাতে, মিথ্যা এসেছে ইবলিসের আকারে শুরু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হকের উপরে থাকার আদেশ করলেন, ইবলিস তার বিরুদ্ধে বাতিলের পক্ষে আহ্বান করতে শুরু করলো। হক এবং বাতিলের লড়াই স্বভাবগত বিষয়, সত্য মিথ্যার লড়াই এটা স্বভাবগত বিষয়, চলতেই থাকবে। এটা ইতিহাস থেকে আমরা দেখি, যখনই সত্য একটা সুরত ধারণ করেছে মিথ্যা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আবার যখন মিথ্যা দাঁড়িয়েছে সত্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আমরা দেখি বাতিল, নূহ আলাইহিস সালামের সময় হক আসলো, নূহ আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো কেনানের সুরত ধরে, হক আসলো ইব্রাহিম আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো নমরুদের সুরত ধরে, হক আসলো মূসা আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো ফিরাউনের সুরত ধরে, হক আগমন করলো ঈসা আলাইহিস সালামের সুরত ধরে, বাতিল আসলো বনী ইসরাইলের সুরত ধরে, হক আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরে, বাতিল আসলো কায়সার ও কিসরা রোম পারস্য তথা আবু জাহেল আবুল হাবের সুরত ধারণ করে। সত্য আগমন করেছিল সাইদ ইবনে জুবাইরের সুরত ধরে, বাতিল এসেছিল হাজ্জাজ বিন ইউসুফের সুরত ধারণ করে, হক আগমন করেছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিল এসেছিল খলিফা মানসুরের সুরত ধারণ করে, হক আগমন করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সুরত ধারণ করে, বাতিল এসেছিল খলিফা মুতাসিম বিল্লাহর সুরত ধারণ করে, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সুরত ধারণ করে, বাতিল এসেছিল তাতারিদের ফিতনার আকারে, হক এসেছিল মুজাদ্দিদ আল-ফিসাদি রাহমাতুল্লাহ আলাইহির সুরতে, বাতিল এসেছিল জালালউদ্দিন আকবর সম্রাট আকবরের সুরত ধারণ করে, হক আগমন করেছিল ইমাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ সূরা ধারণ করে বাতিল এসেছিল নিজামুল মুলুক বাদশার আকার ধারণ করে, হক এসেছিল শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির আকার ধারণ করে, বাতিল এসেছিল ভারতবর্ষে ইংরেজদের সূরা ধারণ করে, হক এসেছিল রাহমাতুল্লাহ কিরানবীর সূরা ধারণ করে, বাতিল এসেছিল কাদিয়ানীদের ঈসাইদের সূরা তথা খ্রিস্টানদের সূরা ধারণ করে, হক এসেছিল আতাউল্লাহ শাহ বুখারী সূরা ধারণ করে, বাতিল আসলো কাদিয়ানী সূরা ধারণ করে। বাংলাদেশে এরকম চলছে, বর্তমান যুগেও হক এবং বাতিল লড়াই চলছে। মুসলমান জাতি সত্য এবং মিথ্যার লড়াই ছিল এবং আছে, সব নবীরা সেজন্য যুদ্ধ করেছেন। সত্য এবং মিথ্যার লড়াই ইতিহাস থেকে আমি দেখলাম যে সব সময় ছিল, এখনো আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে হুকুম দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। দুনিয়ার এমন কোন নবী নাই যে যুদ্ধ করে নাই, খালি দুইজন নবী ছাড়া। একজন আদম আলাইহিস সালাম, তিনি যুদ্ধ করবেন কার বিরুদ্ধে, যুদ্ধ করার দরকারই ছিল না। আর দুই নাম্বার ছিল, যুদ্ধ করেন নাই, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যেহেতু দাউদ আলাইহিস সালামের থেকে উনি ক্ষমতা লাভ করেন, ওনা পছিলেন, এই জন্য ওনাকে সরাসরি যুদ্ধ করতে হয় নাই। এছাড়া যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদেরকে লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। এজন্য কোরআনুল কারীমকে আমরা যদি জিজ্ঞেস করি জেহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, নামাজ যেরকম গুরুত্বপূর্ণ ফরজ, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ফরজ যদি আমরা দেখি কোরআন থেকে, তাহলে কম না, নামাজের চেয়ে কম না, বরং অনেক আয়াতে বেশি আছে এই জেহাদ সম্পর্কে আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের বিরুদ্ধে লড়াই করেছেন। আজকে আলোচ্য বিষয় ওটাই, আল্লাহ রাসূল উসওয়া এবং মডেল আদর্শ জেহাদের ময়দানেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সম্পর্কে আলোচনা করেছেন, ওয়াকাইম মিন নাবিয়িন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির, কত নবী রাসূলরা, আগের নবীর উম্মতেরা সবাই যুদ্ধ করেছেন, আগের নবীর যুদ্ধের আগের নবীরাও যুদ্ধ করেছেন। কোরআনে বলা আছে, ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছেন, সূরা বাকারার 251 নম্বর আয়াত। এমনি ভাবে আগের উম্মতরা যুদ্ধ করেছেন কিনা তাও বলা আছে, ওয়াকাইম মিন নাবিয়িন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির, সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত। ওয়াকাইম মিন নাবিয়িন, কত নবী, ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসির, তাদের সঙ্গে কত আল্লাহওয়ালারা যুদ্ধ করেছে, রিব্বিয়ুন রব্বানি যারা আল্লাহওয়ালা যারা, তারা যুদ্ধ করেছেন। আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা, আমাদের নবী যুদ্ধ করেছেন কিনা আল্লাহর নবীকে কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআনুল কারীম হাদিস শরীফে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আছেন, কোরআন যুদ্ধ করা সম্পর্কে কত সুন্দর বয়ান করছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যুদ্ধের ময়দানে গেলে আমার কি করতে হবে, যাওয়ার আগে কোনো উযু করতে হবে কিনা, নামাজের জন্য যেমন উযু করা দরকার, সেটার আলোচনা কোরআন শরীফে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উযুহাকুম, যখন তোমরা সালাতের জন্য মসজিদে যাবে তোমরা উযু করো, উযুর পদ্ধতি বতানো আছে। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম জেহাদের ময়দানে গেলেও যে উযু করতে হবে তার নাম হচ্ছে লড়াকি করা, প্রস্তুতি গ্রহণ করা। কোরআনে বলা আছে, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শত্রুদের মোকাবেলা করার জন্য, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। এই কুওয়াত মানে কেউ আবার বলতে পারে আধ্যাত্মিক শক্তি, নফসের জেহাদ। সেই জন্য মিশকাত আমার সামনে খোলা আছে, কিতাব আছে, এই কিতাবের কিতাবুল জেহাদের বাবু এদাদে আলাতিল জেহাদ প্রথম হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসে বললেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। জেনে রাখো এই আয়াতে যে কুওয়া অর্জন করতে বলা হয়েছে, শক্তি অর্জন করতে বলা হয়েছে, সেই শক্তি মানে হচ্ছে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। ওই সময় তো আসলে বন্দুক ছিল না, ওই সময় ছিল তীর নিক্ষেপ করা। আল্লাহ নবী বলতেই পারতেন তীর পরিচালনা করা শিখো, তা বলেন নাই। কেন বলেন নাই? মুহাদ্দিসিন কেরাম লেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত জন্য নবী, এর আগে কত কিছু নিক্ষেপ করা আছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করো, বোম নিক্ষেপ করো, এই এই সব বিষয়গুলো আসবে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে আম রেখে দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি তিনবার বললেন। কুওয়াত মানে হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা। মিসকাতের বাবুল এদাবি আলাদা জিয়াদের প্রথম হাদিস। প্রস্তুতি গ্রহণ করা হলো, প্রস্তুতি হয়ে যা, উজু হয়ে যাওয়ার পরে এবারে মসজিদে যাওয়া। মসজিদে গিয়ে প্রথম কাজ হলো সারিবদ্ধভাবে দাঁড়ানো, কাতার সোজা করা। নামাজের কাতার সোজা করা সম্পর্কে কোরআন শরীফের স্পষ্ট আয়াত আছে কিনা এটা আপনারা ভালো করে জানেন, কিন্তু কোরআনুল করিমে কেতাল করতে গেলে যে কাতার বন্দী হতে হবে, সোজা করতে হবে, সে বিষয়গুলো স্পষ্ট আছে। সূরায়ে সফ 4 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দি হয়ে সাফফান, সফ বন্দি হয়ে, কাতার বন্দি হয়ে, সফ অর্থ কি কাতার, এই নামেই সূরাটার নাম সূরা সফ। এই সফ মানে নামাজের সফ না। কোরআন খুলে দেখো, পরিষ্কার লেখা আছে, কাতার বন্দি হয়ে যারা লড়াই করে সব পাওয়া গেল, কাতার পাওয়া গেল। আরো এক আয়াত আছে সূরায়ে আলে ইমরানের 121 নম্বর আয়াতে আছে, ওয়াইয তুবাফিউল মুমিনিনা মাকায়দাল কিতাল, আপনি যখন মুমিনদেরকে কিতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন, কাতার সোজা করে দিচ্ছিলেন। ও মুসলমান জাতি, নামাজের মধ্যে যেমন কাতার সোজা করার গুরুত্ব আছে, আল্লাহর নবী কাতার সোজা করে দিতেন, ঠিক তেমনি ভাবে যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী কাতার সোজা করে দিচ্ছেন। ইয তুবাফিউল মুমিনিনা মাকায়দাল কিতাল, আপনি যখন মুমিনদেরকে কেতালের জন্য স্থান নির্ধারণ করে দিচ্ছিলেন, মাকায়েদ কে কোন জায়গায় থাকবে সোজা করে দিচ্ছিলেন, সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত। এবারে প্রশ্ন হলো, যুদ্ধ ময়দানে চলে গেলাম, উজু করলাম, কাতার বন্দী হলো, এবারে কাজ কি? এবারে কাজ সোজা স্থির দাঁড়াও, তাকবীর তাহিমা শুরু হবে। সূরা আরাকাত আছে, ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা কোন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, ফাসবুতু অটল ভাবে দাঁড়াও, দৃঢ়তার সাথে দাঁড়াও। এবারে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, তাকবীরে তাহরিমার হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, কোরআন শরীফে স্পষ্ট আয়াত নেই, যে কারণে এক ইমাম সাহেব বলেছেন কাপ পর্যন্ত, আর এক ইমাম সাহেব বলেছেন কান পর্যন্ত, একটা আছে কিনা। যেহেতু কোরআন শরীফে বিষয়টা উল্লেখ করা নাই কোন পর্যন্ত হাত উঠাতে হবে, হাদিসে আছে, এই কারণে ইখতিলাফ হয়ে গেছে। কিন্তু যুদ্ধের ময়দানে হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে না কোরআন শরীফ আছে। কোরআনকে জিজ্ঞেস করেন, বলা আছে বারবার রেকাব, গর্দানে মারো প্রথমে, বোঝা গেল তাকবীরে তাহরিমা হলো গর্দান, বোধহয় হাত উঠবে, কোন পর্যন্ত উঠবে। এবারে হাত উঠলো, রুকু সেজদার প্রয়োজন, রুকুতে গিয়ে হাতটি নড়াচড়া করে রুকুতে যুক্তি হয়, সেজদা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অদ্রিবু মিনহুম কুল্লা বানান, অদ্রিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পিটাও, জোড়ায় জোড়ায় পিটাও। রুকু সেজদা শুরু হয়ে গেল, রুকুতে গেলে রুকুর হাতটি, সেজদার হাতটি, সবগুলো নড়াচড়া করে ওদের প্রত্যেকটা হাতটিতে পিটাও, অদ্রিবু মিনহুম কুল্লা বানান, ওদের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় জোড়ায় জোড়ায় পিটিয়ে নরম করে দাও, যেন অস্ত্র চালাতে না পারে। এবারে যখন তাদেরকে বসাই ফেললে, রুকু সেজদা শুরু শেষ হয়ে গেল, এবারে তাশাহুদের বৈঠক, ফাইদা আসখান্তুমুহুম, যখন এদেরকে ধরা শাহী করলা বসে পড়লো, ফাশুদ্দুল ওয়াসাক ভালো করে বান্ধো, ফাশুদ্দুল ওয়াসাকা ভালো করে বান্ধো, একেবারে পিছনে নিয়ে হাত নিয়ে বাঁধো, বাঁধার কথা আসলো, এবারে সালাম ফেরানো, দুই দিকে সালাম ফেরানো, ফাশুদ্দুল ওয়াসাকা ফা ইম্মা মান্নান বাদ ওয়া ইম্মা ফিদান। এরপরে দুইটা সিদ্ধান্ত হতে পারে, হয়তো এদেরকে যদি ভালো মনে করো ছেড়ে দাও, ইসলাম গ্রহণ করলো, অথবা আনুগত্য করলো ছেড়ে দাও তাকে, আর যদি তা না করে তাহলে বন্দী করে রাখতে পারো, অথবা জিজিয়া কর দিয়ে ছেড়ে দিতে পারো। ফাইম্মা মান্নান বাদ ওয়া ইম্মা ফিদান। সালাম নেওয়ার পরে আমাদের দেশে মসজিদগুলোতে মোনাজাত হয়, এটা হাদিস কোরআনে কোথাও নাই, কিন্তু আপনার জেহাদের ময়দানে মোনাজাত হাদিসে আছে। সে মোনাজাত কি? ওয়ালাম, এটা সূরাই আছে পরিষ্কার, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু লিল্লাহি লা কিযাফে, একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে গনিমতের মাল পাও সেই মাল কেমনে কেমনে ভাগ করবে সেইগুলো কোন কোরআনে বলা আছে। ও মুসলমান জাতি, এবারে আসুন, আল্লাহর রাসূল নিজে যুদ্ধ করেছেন কিনা, আমি সিরাতুন নবী নিয়ে আলোচনা বেশ করছিলাম, আজকের বিশেষ একটা দিক নিয়ে আল্লাহর নবীর আদর্শ মডেল জিহাদের ময়দানে, লড়াই ময়দানেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিনে দাওয়াত শুরু করলেন, তাওহীদের দাওয়াত শুরু করলেন, মক্কার লোকেরা প্রস্তাব নিয়ে আসলো, আশা আপোষ করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করি, সবাই মিলেমিশে কাজ করি, তুমি যদি মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাও আমরা তোমাকে চাঁদা করে সবচেয়ে বড় ব্যবসায়ী বানাবো, তবু বাপ দাদা ধর্মের বিরুদ্ধে বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো। আবার বললো, তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী উত্তর দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো। এবারে আসলা বসে, আসো তাহলে আমরা তোমার কথা শুনব, এক বছর তোমারটা মানবে, এক বছর আমাদেরটা তুমি মানবে, এক বছর তোমার আল্লাহর ইবাদত করব, আর এক বছর তুমি আমাদের আল্লাহর ইবাদত করবে, আমাদের দেবদেবীর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও, কারণ তোমাদের ইবাদত, তোমাদের ইবাদত হলো মূর্তির হেফাজত করা, আমার ইবাদত হচ্ছে মূর্তি ভাঙা, তোমাদের ইবাদত হলো মূর্তি তৈরি করা, আমার ইবাদত হলো মূর্তি বর্জন করা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমারটা আমাদের, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপোষ হলো না। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত হত্যা করার চক্রান্ত করলো, আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মদিনায় কি আল্লাহর নবীকে দেখুন রাষ্ট্র গঠন করেন, সে বিষয়ে আলোচনা করেছিলাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, যুদ্ধ পরিচালনা করছেন, মক্কার লোকেরা যখন মদিনায় গিয়ে আক্রমণ করবে, আল্লাহর নবী উহুদের যুদ্ধে সুন্দর কৌশল নির্ধারণ করলেন, 50 জন সাহাবীদেরকে বললেন, খবরদার এই জায়গাটায় তোমরা 50 জন থাকবে, জবালুর রুমাত, মানুষের এখনো গিয়ে দেখে হাদিসেরা, 50 জন সাহাবীকে বললেন, যুদ্ধের ময়দানে যদি দেখো আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খাচ্ছে পুকুরে, তারপরেও তোমরা এখান থেকে সরবে না, কারণ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বুজাদার রণকৌশলী ছিলেন, 50 জন সাহাবীকে নিয়োগ করলেন এবং তারপরে যুদ্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে যুদ্ধে বিজয় দান করলেন, কুফফাররা পালাতে শুরু করলো, মুসলমানদের বিজয় চলে আসলো। ওই 50 জনের মধ্যে কমান্ডার খুব মজবুত ছিলেন, সাধারণ কর্মীরা বলল যে আল্লাহ রাসূল তো বলেছিলেন যুদ্ধ চলাকালীন সময়, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই গনিমতের মাল নিচ্ছে, আমরাও চলো যাই। কমান্ডার বললেন যে না, আল্লাহ নবী আমাদেরকে বারণ করেছিলেন, শেষ পর্যন্ত অনেকে চলে গেল, কমান্ডার থাকলেন। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, পিছন দিক থেকে ঘুরে দেখলেন ওই দিকটা খোলা আছে, কয়েকজন মাত্র লোক আছে, আক্রমণ করে তাদেরকে শহীদ করে দিল, এরপরে পিছন দিক থেকে আক্রমণ করলো, আবার ওদিকে যারা পালাচ্ছিল শয়তান তাদেরকে ডাক দিল, তা নাও চলে আসো, দুই দিক থেকে কুফফারদের হামলা হলো, আল্লাহর নবী সহ সাহাবা ইকরাম মাঝখানে পড়ে গেলেন, এমন প্রচন্ড বেগে যুদ্ধ শুরু হলো, 70 জন মুসলমান শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর দান শহীদ হয়ে গেল, আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, শেষ পর্যন্ত একটা পাহাড়ের ভিতরে আশ্রয় নিলেন। এখন আদিসাবরা গিয়ে সেই পাহাড় তালাশ করে, পাহাড় ফাঁকা আছে, আমি অনেককে দেখাইছিলাম যে এই হলো সেই পাহাড়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, রক্তাক্ত হলেন, অ মুসলমান জাতি। এরপরেও দেখা গেল আল্লাহর নবী কত কৌশলী ছিলেন, ওই ঘাঁটি আল্লাহর নবী ছাড়তে নিষেধ করেছিলেন, দেখা যায় সেখান থেকেই আক্রমণ হয়েছিল, শুধু এখানে না, মক্কা বিজয়ের ইতিহাস পড়ুন না, মক্কা বিজয়ের যে কৌশল নির্ধারণ করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমরা মক্কায় যাব, রাতের বেলায় গিয়ে মক্কার অদূরে অবস্থান নিব, সকালবেলা হামলা করা হবে, কারণ আরবরা কোনো ঘুমন্ত লোকদের উপরে হামলা করা পছন্দ করত না, এই জন্য সজাগ লোকদের উপরে যুদ্ধ করা, তাদের উপর হামলা করা হচ্ছে বীরত্বের পরিচয়। অ মুসলমান জাতি, আল্লাহর নবীর ইতিহাস পড়ো, তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রত্যেক গোত্রের লোকেরা যে কয়েকজন মুজাহিদিন আছো, আলাদা আলাদা চুলা জ্বালাবে, রাতের বেলা রুটি খেতে হবে, রুটি পাকাবার জন্য আলাদা চুলা তৈরি করো। আর একটা কাজ করো, পায়খানা অল্প নির্মাণ করবা, পায়খানা কম বানাও। কারণ কি? কারণ হলো মক্কার লোকেরা যখন দেখবে রাতের বেলায় চুলা জ্বলছে, তাহলে তারা এই চুলা দেখে অনুমান করবে এক একটা চুলায় কয়জনের পাক হচ্ছে। একটা চুলায় হয়তো 10 জন 12 জন 20 জনের পাক হবে। যতগুলো চুলা হবে ওর মাধ্যমে তারা একটা অনুমান করবে যে এতগুলো লোক হতে পারে। এই জন্য তোমরা চুলা বেশি তৈরি করো, যত বেশি চুলা তৈরি করবে তত বেশি লোক তারা গণনা করবে, আর যত বেশি লোক সম্পর্কে তারা জানবে তারা ভয় পেয়ে যাবে। এরপরে পায়খানা কম তৈরি করো কি জন্য? এটাই জন্য যে ওরা তো ভোর রাত্রে গোয়েন্দা পাঠাবে, ভোর রাত্রে গোয়েন্দারা কি তাঁবুর ভিতরে যায় দেখবার সুযোগ নেই। তারা দেখবে পায়খানার সামনে কতগুলো লোক আছে, এক এক পায়খানার সামনে যদি এত বড় লাইন থাকে বলবে যে এক এক পায়খানার সামনে এত বড় লাইন, ভিতরে না কত লোক আছে। ঠিক তাই হলো, এতটুকু অপেক্ষা করতে হয় নাই। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল অনুযায়ী যখন রাতের বেলায় মক্কার দূরে গিয়ে আগুন জ্বালালো, মক্কার লোকেরা দেখলো যে হাজার হাজার চুলে আগুন জ্বলছে। তৎকালীন মক্কার লিডার আবু সুফিয়ান আমাদের লিডারদের মতো না যে ভয় দেখে পালাই সব চলে যায়। বুশ যখন দেখলো বোমা হামলা হচ্ছে তখন কোথায় গেছিল? 36,000 ফুট উপরে গিয়ে বসে রয়েছে। মক্কার কাফেররা এত ভীত ছিল না। আবু সুফিয়ান তখন মক্কার লিডার দেখেন কি করে, সে কাউকে না পারায় নিজেই চলে আসছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকদের আন্দাজ নেওয়ার জন্য, অনুমান করার জন্য। ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন কোন জায়গায় কে আসতে পারে সেখানে লোক ফিট করা ছিল। ধরা পড়ে গেল আবু সুফিয়ান আবু আব্বাস রাদিয়াল্লাহর হাতে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার পুরাতন বন্ধু, আগের যুগের বন্ধু, বললেন যে আবু সুফিয়ান এখনো কি সময় হয় নাই? কথা হচ্ছিল এর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ চলে আসছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দৌড়ে গেলেন যে আল্লাহর দুশমন আবু সুফিয়ান। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সর্বনাশ হয়ে গেছে, তোমার পায়ের শেষ করবে, তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে দৌড় দাও। দৌড়ে গিয়ে হাজির, আল্লাহর নবীর সামনে গেলে তো মারা যায় না। ওমর ইবনে খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ দানি, আমাকে কোন হুকুম দিন, আমি এই লোকটা গর্দান দৌড়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলেন, আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয় নাই? যাই হোক, শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে একটু চাপের মুখে মনে হয় সে ইসলাম গ্রহণ করেছে, ভালো করে ইসলাম গ্রহণ করুক। বলে থাকো এখানে, সকালবেলা দেখো কি অবস্থা। সকালবেলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা খণ্ড খণ্ড দল পাঠাচ্ছেন, আর এক একটা কমান্ডার হাতে পতাকা আছে, যুদ্ধের ময়দানের পতাকা। মদিনার আনসার সাহাবীরা যারা শুনেছিল মক্কার লোকের আল্লাহর নবীকে সিজদারত অবস্থায় উঠে দাঁড়িয়ে চাপিয়ে দিয়েছিল, আল্লাহর রাসূলকে হত্যা করার চক্রান্ত করেছিল, বেলালকে রৌদ্রের জ্বলন্ত আঙ্গার নিচে দিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে তারপর পাথর চাপা দিয়েছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপে হত্যা করেছিল। এই দুশ্মনদের পক্ষে আমরা ঢুকতেছি, তারা কবিতা পড়তে শুরু করলো, কল্লু বানিল কুফফারি আন সাবিলিহি, হে কাফেরের বেটারা আজকে রাস্তা খুলে দে, আজকে দেখা যাবে কে কার মায়ের দুধ পান করেছে, কে কার মায়ের বুকের দুধ পান করেছে দেখা যাবে। পারলে তোমরা আমাদের সামনে দাঁড়াও, নাজরিবুল হামান মাকিলিহি, আজকে তোমাদের গর্দানগুলোকে বিছানা থেকে আলাদা করে ফেলবো। এইরকম কবিতা পড়ছে না সামনে পাচ্ছেন। আবু সুফিয়ান ভয় পেয়ে গেল, বলে মোহাম্মদ রাসুলান দাঁড়াও, তোমার সৈনিকদেরকে থামাও, এরা যদি মক্কায় ঢুকে পড়ে সব শেষ করে ফেলবে, এরা তো তোমারই আত্মীয় স্বজন, একটু থামাও, আমি মক্কায় আগে যাই, মক্কায় গিয়ে তাদেরকে বুঝাই তারা যুদ্ধ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমাকে আরো সুসংবাদ দিচ্ছি, তুমি মক্কায় গিয়ে ঘোষণা করো যেই ব্যক্তি তোমার বাড়িতে তোমার ঘরে তোমার আঙ্গিনে আসতে নাই, যে ব্যক্তি আশ্রয় নিবে আমি তাকে নিরাপত্তা দান করলাম, যেই শত্রুর সাথে যুদ্ধ করেছিল, যার নেতৃত্বে ওদের যুদ্ধ হয়েছিল, আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িকে দারুল আমান নিরাপত্তার জায়গা ঘোষণা করছেন। যে ব্যক্তি নিজের ঘরে দরজা বন্ধ করে ভিতরে থাকবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যেই ব্যক্তি খানায় কাবার সামনে এসে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করবে তাকেও নিরাপত্তা দেওয়া হলো। কিন্তু খবরদার, যদি কোনো ব্যক্তি যুদ্ধ করার জন্য সামনে আসে তাকে কিন্তু রক্ষা করা হবে না। আবু সুফিয়ান মক্কায় গিয়ে ঘোষণা করলো, আবু সুফিয়ানের স্ত্রী এসে তার মুখ টানতে শুরু করলো, তোমাদের নেতা ভয় পেয়ে গেছে, পাগল হয়ে গেছে, এই কাপুরুষের কথা শুনবেন, আমার এতে যুদ্ধ করো। আবু সুফিয়ান বললো, আমি পাগল হই নাই, আমি কাপুরুষ নই, আমাকে তোমরা ভালো করে চিনো, আমি যা দেখেছি তোমাদেরকে তাই বলছি, যদি নিরাপদ থাকতে চাও তাহলে হয়তো মুসলমান হও, নতুবা চুপচাপ বসে থাকো, আত্মসমর্পণ করে যুদ্ধ করার কেউ সাহস করবে না, যাই করেও নাই। আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা যুদ্ধ না দুইটা নয়, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে তার গনিমা, তার যে ওয়ারিশের মাল, মালের মধ্যে কি পাওয়া গেছে, মালের মধ্যে তরবারি পাওয়া গেছে, তীর পাওয়া গেছে, ঘোড়া পাওয়া গেছে, যুদ্ধের পোশাক পাওয়া গেছে। অমুসলমান জাতি, আল্লাহর নবী নিজে লড়াই করেছেন, এখন বলে যে ইসলাম লড়াই কেন করে। এটাকে আবার অনেক মুসলমানরা যারা ইসলামের নাদান দোস্ত, একজন লোক ঘুমাচ্ছিল তো এক তার বন্ধুকে বললো যে দেখো আমি ঘুমাচ্ছি, আমাকে যেন কেউ ক্ষতি না করে খেয়াল রাখবা, ঘুমে যেন ডিস্টার্ব না করে। বন্ধু পাহারা দিচ্ছে, কিছুক্ষণ একটা মশা বা মাছি এসে তার নাকে বসা শুরু করলো, লোকটা কয়েকবার তাড়াইছে মশাটাকে, মাছিটাকে, এবার রাগ উঠলো। যখন এরপরে মশা বসলো বা মাছি বসলো, বড় একটা পাথর নিয়ে তার নাকের উপরে মারলো, মশা বা মাছি সাথে উড়ে চলে গেছে কোন সময় খবরও নাই, কিন্তু বন্ধুর কাজ শেষ। এই লোকটা কি বন্ধুকে মারতে চেয়েছিল না বুকে করতে চেয়েছিল? ঠিক তেমনি ভাবে যখনই কোনো মতবাদের জোয়ার আসে, তখন একদল আলেম তারা ওই জোয়ারের সঙ্গে নিজেদেরকে পরিচয় করাতে চায় আর বলে হারে ইসলাম এটাই বলে। পৃথিবীতে সমাজতন্ত্র যখন আসলো, তখন একদল আলেম এই সমাজতন্ত্রের জোয়ারে ভেসে গেল, বলে হ্যাঁ হ্যাঁ সমাজতন্ত্র তো ইসলাম, এটাই ইসলাম বলে, এবং প্রমাণও আছে সমাজতন্ত্র ইসলাম প্রমাণ করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কোনো মাল জমা করেছেন, মৃত্যুর পরে তার কোনো সম্পত্তি ওয়ারিশ কাউকে বানানো হয় নাই, সারা জীবন তিনি কাজ করে গেছেন দেশের জন্য, জনগণের জন্য, যদি রাষ্ট্রের ভাষায় বলি আমি, তাহলে তিনি কোনো সম্পত্তি জমা করেন না, রাষ্ট্রের জন্য সবকিছু করেছেন, সমাজতন্ত্র এটাই বলে। এমনি ভাবে আল্লাহ রাসূলের পরের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কাজ করেছেন রাষ্ট্রের জন্য, তিনি নিজের চলার জন্য যা প্রয়োজন অতটুকু নিতেন, এমনকি তার স্ত্রী একটু একটু বাতায়ে তারপরে মিষ্টির জন্য বা কোনো কিছুর জন্য একটু জমা করেছিলেন, ওটা উনি ফেরত দিলেন, ওই পরিমাণ তার বেতন থেকে বাদ দিয়ে দিলেন, এই তো সমাজতন্ত্র। এমনি করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তালি দেওয়া জামা গায়ে দিতেন। এরকম ভাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাল জমা করা জায়েজ মনে করতেন না, এই তো সমাজতন্ত্র। এমনি ভাবে কোরআনেও আছে, ইয়াসআলুনাকা মা যা ইউনফিকুন, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে কি পরিমাণ ব্যয় করতে হবে, বলিল আফওয়া, বলুন অতিরিক্ত সব ব্যয় করতে হবে, সমাজতন্ত্র ইসলামে পাওয়া গেল। এরপরে যখন সমাজতন্ত্র বিদায় নিল, তখন ওই আলেমরা বলে না না ইসলামের সাথে সমাজতন্ত্র কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণ হবে আলাদা, ইসলাম আলাদা। আবার যখন গণতন্ত্র আসলো, মুসলমান জাতি গণতন্ত্র যখন আসলো, এদেশের বড় বড় আলেমরা সেই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য, ইসলামের গণতন্ত্র নামে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য চক্রান্ত করা শুরু করলো, এবং তারপরে তারা ইসলামের গণতা দলিল দেওয়া শুরু করলো, গণতন্ত্র ইসলামে আছে, আমরুহুম শূরা বাইনাকুম, শূরার কথা আছে, ওয়াসাবিরুহুম ফিল আমর, আপনি পরামর্শ করে কাজ করুন, এইভাবে শূরার দলিল দেওয়া শুরু করলো, শূরা দিয়ে। কিন্তু ওখানে কোরআনে পরিষ্কার বলা আছে, আল্লাহর নবী কি কোনো নির্বাচন দিয়েছিলেন, আল্লাহর নবীর জীবনে কোনো নির্বাচন হয়েছিল, মক্কায় নির্বাচন দিতেন যে তোরা নির্বাচন দেয়, আমরা নির্বাচন দেয় না, নির্বাচন ওরা প্রস্তাব করেছিল যে তোরা একসাথে কাজ করি, আল্লাহর নবীর সে পথে আগান নাই, আল্লাহর নবী তার দাওয়াতে কাজ চালিয়ে গেলেন, কারণ এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রের মূল বক্তব্য হল মাস্তার সালতাতের জামি আনা সাপ, সকল ক্ষমতার উৎস জনগণ। ইসলামের বক্তব্য হচ্ছে মাস্তার সালতাত জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গণতন্ত্র বলে ক্ষমতায় বসানোর মালিক জনগণ, ক্ষমতায় বসায় কারা? আর ইসলামের বক্তব্য হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশমিম মান তাশাউ, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো। সব ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্র বলে ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসায় কারা? জনগণ। আর ওখানে বলে ক্ষমতা বসায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সরকার কেমনে চলবে? গণতন্ত্র বলে গভর্ন অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। ইসলাম বলে অফ দা আল্লাহ, বাই দা ওয়াহি, ফর দা পিপল, অফ দা আল্লাহ। আইন আসবে কার থেকে? বিধান আসবে কার থেকে? কাদের মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। কাদের জন্য? এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চলার জন্য, তাদের জীবিকার জন্য, জীবন পথের জন্য একটা কিতাব দান করেছেন। সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। ও মুসলমান জাতি, বোঝা গেল মুসলমান বিশ্বাস করতে পারে না অব্দা বিবল, বাইদা বিবল, ফর্দা বিবল। মুসলমান বিশ্বাস করে অব্দা আল্লাহ, বাইদা ওহী, ফর্দা বিবল, ঠিক কিনা? এখন পর্যন্ত ইসলামী গণতন্ত্র দেশীয় গাছযাত্রা তৈরি। একটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ধর্ম গণতন্ত্র, আর একটা ইসলামের ধর্ম। ও মুসলমান জাতি, খেলাফে পয়গম্বর কাছে রাগোসি, যদি কোন ব্যক্তি আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়, জীবনও কায়েম করা সম্ভব নয়। সম্ভব হয়েছে নাকি? পৃথিবীর কোথাও সম্ভব হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক উপায় না যুদ্ধ করে? যুদ্ধ করে হয় নাই? মাশাআল্লাহ, এটা সব আপনার সমর্থন করে কে? যুদ্ধ করতে যে সবাই সমর্থন করে, শহীদদেরকে তারা কত দিতে না, মতো দেয় না, কেন দিচ্ছে? এটা ভালো কথা, আমি এটা বিরুদ্ধে বলছি না, ভালো কথা। কারণ ওই লোকেরা বুঝতে পেরেছিল যে গণতান্ত্রিক ভোটে শেখ মুজিবুর রহমান বিজয় লাভ করেছিল কিনা, ক্ষমতা দিয়েছিল তারা, দেয় নাই। শেষ পর্যন্ত বলতে যে না, এই পদটা কাজ হবে না, এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বোঝা গেল, সংগ্রাম করতে হবে। মুসলমান জাতি, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আল্লাহ রাসূল সেই সংগ্রাম চালিয়ে গেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, দাওয়াতের কাজ করেছেন, আপোষ করতে যান নাই কারোর সঙ্গে, আপোষ দিয়ে ইসলাম কায়েম হয় নাই। পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখা হয়েছিল। হামাস নিরঙ্কুশভাবে ক্ষমতা এসেছিল ভোটের মাধ্যমে, ক্ষমতা দেওয়া হয়েছিল তাদেরকে, ক্ষমতায় আসলো। আমেরিকা তাদের বিরুদ্ধে ফাতা দলকে লাগাইয়ে দিল। ইসরায়েল ক্ষমতায় আসার আগ পর্যন্ত হামাসের লোকদেরকে, একজন লোককে মারতে হলে কয়েকশো বোমা মারতে হয়েছে। আর যখন তারা ক্ষমতায় আসলো, মুরগির বাচ্চার মতো সব এমপিদেরকে ধরে নিয়ে গেছে, 19 জনকে ধরলো একদিনে, ওই 37 জন এমপিকে ধরে নিয়ে গেছিল। মুসলমান জাতি সব নেতাদেরকে মারলো ক্ষমতায় আসার পরে। ঠিক তেমনি ভাবে তুরস্কে আলজেরিয়ায় সারা বিশ্বে মুসলিম জাতি যেখানে ভোটের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছে, ইসলাম কায়েম হয় না, কেমন কোনো হবেও না, বাংলাদেশেও সম্ভব না, তাহলে কি করতে হবে? ও মুসলমান জাতি, এই জন্য আমি বলি বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ মসজিদ? 3 লাখ মসজিদ থেকে যদি সব ইমামরা বক্তব্য দেয় কোরআন আমাদের সংবিধান, আমরা কোরআনের রাত চাই, এছাড়া আর কিছু মানি না, এইভাবে যদি মাঠে ময়দানে চলে আসে, 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ ইমাম আছে, 3 লাখ মুয়াজ্জিন আছে, একজন করে মুসল্লিও নাই, যদি একজন করে মুসল্লি ময়দানে সঙ্গে নামে, তাহলে কয়েক লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে যায় আর বলে ইব্রাহিম আলাইহিস মতো আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানতে পারি না, আমরা কোরআনের হুকুমত চাই, সেই দেশে আর কিছু হুকুমত থাকতে পারে? কিন্তু ইসলামের তরিকা বাদ দিয়ে ইসলাম কায়েমের জন্য কি করলো এখন? আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করলো। এরপরে দেখা যায় একটা জিনিসকে লঙ্ঘ করতে গিয়ে কত হুকুমকে অমান্য করেছে ইসলামের। এইভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে আমাদের জাতি। আর মুসলমান একবার আব্রাহাম লিঙ্কন ধর্মগ্রহণ করে, একবার ছাড়ে, একবার এক দলে যোগ দেয়, আরেকবার আরেক দলে যোগ দেয়, এইভাবে দল পরিবর্তন করতে করতে সকল মানুষের হাসে। ও মুসলমান জাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আদর্শ, দিন কেমনে কায়েম করতে হবে, ইসলাম কেমনে কায়েম করতে হবে, সেই পদ্ধতি যদি নবীর থেকে না নিয়ে আব্রাহাম লিঙ্কনের থেকে নাও, অন্য কোন ধর্মের থেকে নাও, সেই তাহলে ধর্ম যদি কোনদিন কায়েম হয়ও, সেই ধর্ম কি নবীর ধর্ম হবে না অন্য ধর্ম হবে? সে অন্য ধর্ম হবে, ইসলাম। এই জন্য একটা সুনির্দিষ্ট মতবাদ, একটা চিন্তা চেতনা, একটা জীবন ব্যবস্থা দান করেছে, ওটাই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমি একদিকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঘোষণা করবো, আর একদিকে বলবো ইসলাম কায়েম করতে হলে পদ্ধতি কি? পদ্ধতি ইসলামে নাই, ওটা আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করতে হবে। দুইটা কথা সাংঘর্ষিক কিনা? একদিকে বলবো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর একদিকে বলবো ইসলাম কায়েম করার পদ্ধতি ইসলামে নাই, আব্রাহাম লিঙ্কনের ধর্মের মাধ্যমে কায়েম করতে হবে, সাংঘর্ষিক কিনা? অবসলমান জাতি আল্লাহর নবী সেজন্য যেই পন্থা অবলম্বন করেছেন সেই পন্থায় কাজ করতে হবে, জাতিকে বুঝাতে হবে। আমি আবার এই কথা বলছি না যে জেহাদ মানে একটা বোম মেরে দেওয়া, না বোম মারতে হবে ঠিক আছে, বোম বুশ মারে নাই, এখন মাঝে যে কোনো জাতি যুদ্ধ সব ধর্মে আছে, হিন্দু ধর্ম বলেন না, হিন্দু ধর্মে বলা আছে অর্জুন যুদ্ধ করতে চায় নাই, শেষ পর্যন্ত তাকে বলা হবে যে না তুমি যুদ্ধ করো, ধর্মযুদ্ধ করতে হবে, এটা কোনো উপায় নাই। হিন্দু ধর্মের যুদ্ধ আছে, খ্রিস্টান ধর্মের যুদ্ধ আছে, ইহুদিদের যুদ্ধ আছে, সবাই যুদ্ধ করে, এমনকি যে কোনো মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হয়, যুদ্ধ করছে না? বোঝা গেল ইসলাম কায়েমের জন্য যুদ্ধ আছে, যুদ্ধ কেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকে না বুঝে বলে যুদ্ধ দুই কারণে হয়। এক হলো মানুষের গায়ে যদি কোনো রোগ দেখা দেয় প্রথমে ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, মলম দেয়, খোঁজ নাত্র হলে মলম দেয়, তারপর অ্যান্টিবায়োটিক দেয়, কোনো কাজ হয় না, শেষ পর্যন্ত ক্যান্সার হয়ে গেলে কি করতে হয়, ডাক্তার বলে যে এটা কাটতে হবে, কি করতে হবে, কাটতে হবে, তাদের টাকা পয়সা নিয়ে আসো, বাড়ি থেকে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, তারপরে টাকা পয়সা নিয়ে আসে ডাক্তারের কাছে, মসজিদে হুজুরকে মিলাদও দেয়, হুজুর দোয়া করে আবার অপারেশন হবে, টাকা পয়সা দিয়ে কাটায়, ডাক্তারকে টাকা দিল, ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল, এরপরে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তার বুকটাকে চিরে ফেললো, তার হাতটা কেটে ফেললো, পা কেটে ফেললো, আজ পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে নাই, ডাক্তার তার অপারেশন রুমে নিয়ে রোগীকে কেন কাটছে, কেন হাত কেটে ফেললো, কেন পা কেটে ফেললো, বলে কেউ বলে না, কি জন্য? সবাই জানে যে ডাক্তার এই রোগটাকে বাঁচাবার জন্য, এই রোগটাকে রক্ষা করার জন্য এই কাজ করছে, এই অংশটা ক্যান্সার হয়ে গেছে, এটা যদি না কাটা হয় তাহলে এই ক্যান্সার হওয়া অংশ বাকি অংশকে পতাবে, বাকি অংশকে নষ্ট করে ফেলবে, সেই জন্য এটাকে কাটতে হবে। ডাক্তার যেরকম ভাবে একটা লোককে নিয়ে চিন্তা করে তার অপারেশন রুমটা ছোট্ট, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের কাছে গোটা দুনিয়া হচ্ছে একটা অপারেশন রুম, এখানেও কিছু ক্যান্সার আছে, এদেরকে প্রথম ইসলাম সুন্দর কথা বলে, মলম দেয়, ঔষধ দেয়, এরপরেও ঘুষ মার্কা যত লোক আছে যাদের যুদ্ধ করার নীতি, এই সমস্ত লোকদেরকে মলম দিলে কাজ হবে না, ঔষধ দিলে কাজ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ও মুসলমান জাতি ওদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, ওদেরকে ফিতনা যত পর্যন্ত মিটে না যায় অতক্ষণ পর্যন্ত এই ফিতনার মলমদেরকে শেষ করে দাও, এর নাম জিহাদ, এর নাম কি? ও মুসলমান জাতি, আজকে মুসলমানদের এই দিনকে না বোঝার কারণে মুসলমান বিভিন্ন দলে যখনই আসে যে আহারে ইসলামের এটা তো ইসলাম ঐতিহাস করতে হবে, নাহলে ইসলামের বদনাম হয়ে যাবে, ও মুসলমান আল্লাহর নবী নিজে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, নবীর মারের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, কোরআন শরীফে মুজাহিদিনদের ঘোড়ার কথা আছে, ইমাম সাহেবরা কত সুন্দর করে পড়ে আর মুসলিমরা শুনে আয়াতের অর্থ জানা আছে, তবহা অর্থ কি? ওই ঘোড়ার প্রথম যেই ঘোড়া যুদ্ধের ময়দানে উর্ধ্বশ্বাসে দৌড়ায়, ফল মুরিয়াতে কদহা যার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, অবসাদ নাবি জামা অথবা শত্রুদের মধ্যে ঢুকে পড়ে, আসার নাবি জামা, কত সুন্দর কথা, ঘোড়ার কথা আছে নাই, মুজাহিদদের ঘোড়ার কথা আছে, তলার কথা আছে, ঘুমানোর কথা আছে, নামাজ কেমনে পড়বে যুদ্ধের মাঝে তার কথা আছে, সবকিছু আছে, নবী যুদ্ধ করেছেন, সাহাবাগণ যুদ্ধ করেছেন, আল্লাহর জান্নাত শহীদ করেছেন, হামজা টুকরো টুকরো হয়েছেন, অমুসলমান জাতি আজকে মুসলমানদেরকে এই পথ থেকে সরাবার জন্য কয় যে জেহাদ দুই রকম, জেহাদ আকবর, জেহাদ আকবর, এই অভিশপ্ত স্লোগান মুসলমানদের মধ্যে ঢুকিয়েছে কুফাররা চক্রান্ত করে, আল্লাহর নবী কোন এক যুদ্ধ থেকে ফেরার পরে বলেছেন আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধে ফিরে এসেছি, রজানা মিনাল জেহাদিল আকবর ইলাল জেহাদিল আকবর, জেহাদ আকবর, জেহাদ আকবর, ছোট জেহাদ বড় জেহাদ, এইটা কেন তৈরি করলো? যে সকল লোকেরা আল্লাহর নবীর এই সুন্নতকে পালন করতে চায় না, লোকেরা যখন তাদেরকে বলবে কোরআন শরীফে জেহাদ আছে, নবী জেহাদ করেছেন, তখন তারা বাঁচতে কি করে, বাঁচার জন্য শয়তানদেরকে কৌশল শিখিয়ে দিয়েছে, জেহাদকে ভাগ করো, জেহাদে আকবর, জেহাদে আকবর, তাহলে তোমাদের আর কেউ কিছু বলবে না। মুসলমান জাতি লজ্জা করা উচিত, যেই জেহাদ করতে গিয়ে নবী জান্নাত শহীদ করেছেন, যেই জেহাদ করতে গিয়ে মাথা ভেঙে গেছে, যেই জেহাদ করতে গিয়ে হামজা টুকরো টুকরো হয়েছে, যেই জেহাদ করতে গিয়ে নবী তায়েফের মাঝে মার খাচ্ছেন, যেই জেহাদ করতে গিয়ে নবী তলোয়ার ব্যবহার করেছেন, ঘোড়া ব্যবহার করেছেন, যেই জেহাদ করার জন্য ঘোড়ার আলোচনা করার সিবা আছে, মুজাহিদিনদের নামাজের কথা আছে, পেশাব পায়খানার কথা আছে, কাতারের কথা আছে, তরবারি ব্যবহারের কথা আছে, সেই জেহাদকে ছোট জেহাদ আর নফসের জেহাদকে বড় জেহাদ করো, লজ্জা করা উচিত, আল্লাহকে তওবা করো, নতুবা কিয়ামতের মাঠে এই উম্মত যারা এই কথাগুলো বলছে তারা জেহাদ না করার গুনাহে গুনাগার নয়, বরং জেহাদ থেকে মানুষকে বাধা দেওয়ার গুনাহে গুনাগার। খালি জেহাদ না করার জন্য নয়, বরং জেহাদ থেকে মানুষকে বাধা প্রদান করার জন্য এই লোকগুলো গুনাগার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিদিল মুমিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে কিতালের জন্য যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করুন। যুদ্ধের জন্য উৎসাহিত করতে বলা হয়েছে। আর একটা যে নানা ইসলামী যুদ্ধের জন্য নাই, মুসলমান জাতি কোরআনের 400-450 আয়াত, প্রায় 500 আয়াত আছে কিতাল সম্পর্কে, জিহাদ সম্পর্কে। কোরআন বলছে, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ফাল মুস্তাদাফিন মিনাল রিজাল নিসাল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতিল যালিমা আহলুহা, ও রব্বুল আলামিন আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ও জাহান্নামের মিন লাদুনকা ওলিয়্যা আমাদেরকে দাও তুমি নেতা, ও জাহান্নামের মিন লাদুনকা নাসিরা আমাদের দাও সাহায্যকারী। ও মুসলমান, সেই সাহায্যকারী কি আসমান থেকে নেমে আসবে? সেই সাহায্যকারী তোমাদের কি হতে হবে? ফের তুচে একবার কেড়ে নিয়ে হয় জাহাঁ কিরা করি উৎখুদাকে নাম লেখা ফের আলম বর্তারেমান, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আবার যেভাবে সাহাবায়ে কেরাম ময়দান অবতীর্ণ হয়েছিলেন ঠিক সেভাবে তোমাকে ময়দানে আসতে হবে। নবী যেভাবে কাজ করেছেন সেইভাবে কাজ করতে হবে। এরপরে কোন বুজুর্গ কি বললো? বুজুর্গ আমার দোয়া দিয়ে শেষ করবে, দোয়া দিয়ে শেষ আল্লাহ নবী করেন নাই। আল্লাহ নবীর চেহারা, তোমার চেহারা সে সুন্দর ছিল, আল্লাহ নবীর বুজুর্গি তোমার চেয়ে বেশি ছিল। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে মার খাচ্ছেন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন। আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাবার ক্ষমতা ছিল, এখন ফিরেছেন কিনা? আপনি আমার সাথে এক জায়গায় চলেন, আপনাকে ধরে মারলাম, আমার ফিরাবার ক্ষমতা সাথে তো ফিরাই নাই, বন্ধুত্ব থাকবে? অমুসলমান জাতি, আল্লাহর নবী যখন তায়েফে মার খাচ্ছেন, পাথর মারা হচ্ছে, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? কেন ফিরান নাই? কেন ফিরান নাই? আল্লাহ তারা তাহলে কি নবীর প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন না? তাও হয় নাই। কোরআন পরিষ্কার বলছে, মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। বলে তাহলে এত লোক মারলো আমাকে, পাথর মারলো, ডান্না শহীদ হচ্ছে, পাথর মারলো, মাথা ভেঙে যাচ্ছে, আপনি কেন ফিরান নাই? কোরআন উত্তর দিচ্ছে, আমি হাসিব তোমার তাদুখুলুল জান্নাহ তোমাদের আগের লোকদের প্রতি, এমনকি নবী এবং রসুলগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? অবসরমান জাতি, এই শিক্ষা দেওয়ার জন্য নবীকে জেহাদ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, দান্ডা শহীদ করতে হয়েছে, মাথা ভাঙতে হয়েছে। এ হচ্ছে নবীর উসওয়া, এ হচ্ছে নবীর কি আদর্শ, নবীর কি? আমি নবীর আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আজকে, সব জায়গায় নবীর সিরাত নিয়ে নবীর আদর্শ নিয়ে আলোচনা হয়। এটা আদর্শ না? এটা নবীর আদর্শ না? এটা নবীর সুন্নত না? এটা আলোচনায় আসে না। কারণ কি? আমরা ওই যে নখ কাটার সুন্নত তরিকা বয়ান করি, কি বয়ান করে? ওই বেটা নখ কাটার সুন্নত, ঠিক আছে, নখ কাটার সুন্নত তরিকা কোন কিতাবে আছে? কিন্তু আমরা তাই দেখবো নখ কাটার সুন্নত তরিকা এইভাবে ধরবো, এখান থেকে শুরু করবা, এগুলো বয়ান করে? আর এই সুন্নতের আলোচনা নাই। আমরা নবীর সিরাত, নবীর আদর্শ পুরোটা মানবো না অর্ধেক মানবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার বাংলা করার তৌফিক দান করুন। হ্যাঁ, মসজিদের জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে কিছু কষ্ট দেওয়া হয়, কাজগুলো থেমে আছে টাকার অভাবে, অনেকে ওয়াদা করেও দিচ্ছেন না। এই কাজগুলো আমাদের খুব দ্রুত করা উচিত। অনেক ভাইরা শুক্রবার জায়গা পায় না, আমরা কি চাই না যে সবাই এখানে জায়গা পায়, আরো লোক বেশি করে আসুক? এটা যদি আমরা চাই, আমাদের সেবা এগিয়ে আসা দরকার। মসজিদের জন্য আমরা যে যা পারি সাহায্য করে থাকি, কোনো সময় সাহায্য করি। আমাদের ভাইরা আছেন, আমাদের সন্তান ইমাম সাহেবরা যাচ্ছেন, আপনারা যারা সাহায্য করবেন আমরা সাহায্য করি, মন খুলে সাহায্য করি। আমরা দুনিয়া থেকে চলে যাবো, আমাদের এই সম্পদ সঙ্গে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সময় শুধুমাত্র কিছু কাপড় নিয়ে যেতে বলেছেন, ওই কাপড়ের মাত্রা দেখেন না। আল্লাহু আকবার, যত বড় বুজুর্গ মারা যাক, কোন বুজুর্গ যদি কয় যে না আমার জামা পাখি সহ দাপন করো, মুক্তি সব জায়গা করবে না? জায়গা বলবে না? জায়গা বলবে? আর শহীদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, রক্ত মাখা কাপড় চোপড়, হাদিস কি বলে? হাদিস বলে ওই অবস্থায় কবর দাও। বোঝা গেল বুজুর্গের জুব্বা, বুজুর্গের পাকড়ির মূল্য নাই, কিন্তু আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় সেই শহীদদের জুব্বা ফেরাফারা জামা কাপড়ের মূল্য অনেক আল্লাহর কাছে বেশি। কয় বুজুর্গ মারা গেছে কয় গোসল দাও, শহীদ মারা গেছে গোসল লাগবে না, ওই অবস্থা দখল করো। কারণ কেয়ামতের মাঠে বুজুর্গ উদ্বেগ অবস্থা আল্লাহ ভালো জানেন, কিন্তু শহীদ ওই অবস্থা হবে যখন রক্ত তার পর্বে থাকবে, লাউনুহু লাউনুদ্দম অরিহুরিহুল মিস, তার শরীরে রক্তটা রক্তের রং থাকবে ঠিকই কিন্তু ঘেরাল হবে মেষকাম্বারের মতো। দেশে যাওয়ার পরে কোন বুজুর্গকে বলা হবে দুনিয়া চলো আবার যাও, কেউ আসতে যাইবে না, এত নিয়ামত পাওয়া কেউ আসতে যাইবে, কিন্তু শহীদদেরকে বলা শহীদরা কি করবে, আল্লাহ আমাদেরকে আরেকবার সুযোগ দাও, দুনিয়ায় গিয়ে তোমার রাস্তায় যুদ্ধ করে লড়াই করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী দিনে হবে আরো ইনশাআল্লাহ, আগের থেকে একটু আসবেন, কারণ আল্লাহ নবীর এই সুন্নাত, এই উসওয়া, এই আদর্শ আমাদের জাতি ভুলে গেছে, এদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হ্যাঁ, মসজিদের জন্য বলছিলাম, মসজিদগুলো আমাদের দ্বীনের মার্কাজ, দ্বীনের কেন্দ্র, এইগুলোকে আরো উজ্জীবিত করতে হবে, এখান থেকে কোরআন হাদিসের কথা বলতে হবে, সেজন্য এগুলোকে আরো প্রতিষ্ঠিত করা, আরো মজবুত করা। ইংরেজরা বুঝতে পেরেছিল, সেই জন্য ভারতবর্ষ দখল করার পরে তারা মসজিদ বন্ধ করে দিয়েছিল, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। আমাদের জন্য বেশি বেশি করে এইগুলোকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা তারা যারা দান করবো তারা দান করি। হাদিসে বলা আছে, মা নাকাসা মালুন সাদাকা, সাদাকার মাধ্যমে মাল কমে না, দান করলে মাল কমে না, আল্লাহ তাআলা মালের বরকত দান করেন, বিপদাপদ দূর করেন, এই জন্য আমরা বেশি করে দান করবো, আল্লাহ তারা আমাদেরকে খাবার পরকে বরকত দান করবেন। কোরআনে বলা আছে, ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওর থেকে ব্যয় করো। বাচ্চাকে বাবাই কি করে বাজার থেকে চকলেট কিনে দেয়, এরপরে আবার চায় বাচ্চার কাছে, আমাকে একটা চকলেট দাও, একটা চকলেট দাও। উদ্দেশ্য কি বাবা চকলেট খাওয়ার জন্য না, উদ্দেশ্য দেখি বাচ্চা চকলেট বেশি প্রিয় নাকি আমি বেশি প্রিয়, আমাকে দেওয়ায় রাজি আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সম্পদ দিয়েছেন, আবার তিনি চাচ্ছেন, মাঞ্জাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এরকম যে আল্লাহকে কর্জা হাসানা দিবে, সেই কর্জা আবার চাচ্ছি। আল্লাহর কাছে ঋণ দেওয়া, আল্লাহ তারা ঋণ খেলাপি আপনি আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জমা থাকবে। এবং হাদিসে বলা আছে, তোমরা যখন বকরির বাচ্চাকে পেলে লালন পালন করে বড় করো, ঠিক এরকম তোমার দান সত্যাকে আল্লাহ তারা লালন পালন করে বড় করবেন, যা আমাদের মাঝে আমরা পুরো পুরো পাবো। আমরা আজকেও দান করবো, ইনশাআল্লাহ সামনে দান করবো, আল্লাহ তারা তৌফিক দান করুন।